আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গত দর্শে আমি আলোচনা করেছিলাম আলামাত হুসনুল খাতিমা, শুভ মৃত্যুর আলামত। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে এর পূর্বে অনেক পূর্বে আলোচনা হয়েছে। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি কয়েকটি আলামত উল্লেখ করেছেন শুভ মৃত্যুর। প্রথমে দুটি আলামত সম্পর্কে আলোচনা হয়েছে, আজকে হল তৃতীয়। আল মাউতু লাইলাতাল জুমুআতি আও নাহারিহা, জুম্মার রাতে মৃত্যুবরণ করা কিংবা জুম্মার দিনে মৃত্যুবরণ করা, এটা শুভ মৃত্যুর আলামত। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে দেয় তোমার হিংসার দরকার থেকে, ঠিক না? আল্লাহ তাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। কিরকম হাদিস হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমুআতি আও লাইলাতাল জুমুআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। যদি কোনো মুসলিম জুম্মার দিনে মারা যায় কিংবা জুম্মার রাতে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর আযাব থেকে রক্ষা করবেন। শুভ মৃত্যুর আলামত। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহি আখরাজাহু আহমদ সনদসূত্রে বলফাল হাদিস বিমজমুই তুরুকি হাসান আও সহীহ, হাদিসটি হাসান কিংবা সহীহ, গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ। জুম্মার রাত, আজ এখন হচ্ছে জুম্মার রাত, নিয়ামা। আমরা জানি না আমাদের মৃত্যু কোন সময় হবে, কিন্তু রবের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে শুভ মৃত্যু দান করেন। আর এর পূর্বে আলোচনা হয়েছে শুভ মৃত্যুর অন্যতম আলামত হচ্ছে মৃত্যুবরণের সময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এর পরে আরেকটা হলো কপাল দিয়ে মৃত্যুর সময় ঘাম বের হওয়া, সুবহানাল্লাহ, এটাও শুভ মৃত্যুর আলামত। চতুর্থ নম্বর হলো আল ইস্তিশহাদ ফি সাহাতিল কিতাল, লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে শহীদ হওয়া, এটাও শুভ মৃত্যুর আলামত। আল্লাহু আকবর। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পথে শহীদ হয়, আল্লাহর পথে যারা মারা যায়, তাদেরকে তোমরা মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জিন্দা, ওখানে তাদেরকে রিজিক দেওয়া হয়। তার মানে ওরা দুনিয়ার জিন্দা নয়, বারজখি জিন্দেগি তারা উত্তম জিন্দেগি লাভ উপভোগ করেছেন, উত্তম জিন্দেগির নিয়ামত তারা উপভোগ করছেন ওখানে আল্লাহর কাছে। বলছেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। তো যারা লড়াইয়ের ময়দানে শহীদ হয়, ওরা হচ্ছে ওদের এই মুহূর্তটা শুভ মৃত্যুর আলামত, সন্দেহ নেই। আল্লাহ আকবর। এরপরে বলছেন ওফি জালিকা হাদিস, এক্ষেত্রে কয়েকটি হাদিস রয়েছে শহীদের ব্যাপারে। লিশহীদ ইনদাল্লাহ সিত্তু খিসাল, আল্লাহর কাছে শহীদের জন্য ছয়টি মর্যাদা আছে, ছয়টি মর্যাদা, ছয়টি স্বভাবগত গুণ বা মর্যাদা। ইউগফার লাহু ফি আউয়াল দাফাতিন মিন দামিহি। আল্লাহু আকবার। শহীদ যখন তার শরীর থেকে রক্ত বের হয়, প্রথমবার রক্ত বের হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ মাফ করে দেন। আউয়াল দাফা, ওই রক্ত বের হলো না, শুরুতেই আল মাফ। আর আরেকটা হলো ওয়ায়ারা মাকআদাহু মিনাল জান্নাহ। আল্লাহু আকবার। সে ওই সময় দেখতে পায় জান্নাতে তার ঠিকানা। আরেকটা হলো ওয়ায়ুজাউ মিন আযাবিল কবর, আযাবে কবর থেকে, কবরের আযাব থেকে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেন। ওয়ায়ামানুল ফাজাউল আকবার, কিয়ামতের দিনে সেই বড় পেরেশানি থেকে সে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। ويحلى حلية الإيمان. ইমানের হেলিয়া গহনা পত্র তাকে পরানো হবে, ইমানের গহনা। ويزوج من الحور العين, আর তাকে হুর ঈনের সাথে বিয়ে দেওয়া হবে। ويشفع في 70 انسانا من اقاربه, সে তার আত্মীয়-স্বজন থেকে 70 জন তার আত্মীয়-স্বজনের জন্য সে সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বিহামদি। বলছেন শেখ নাসিরুদ্দিন আলবানি রাহমাতুল্লাহ আলাইহি, আখরাজাহু তিরমিজি ওয়া সাহাহ ওয়া ইবনু হিব ওয়া মাজা ওয়া আহমদ ওয়া ইসনাদু সহীহ ইলা আখির। তাহলে আপনারা দেখলেন কতটুকু মর্যাদা, সুবহানাল্লাহ, যে আল্লাহর পথে শহীদ হন। এখানে বলছেন 6টা গুণ, কিন্তু কথা হচ্ছে অবশ্যই তার নিয়ত খালিস থাকতে হবে। একমাত্র আল্লাহর জন্য লড়াই করেছে আর মারা গেছে, এরকম না যে মানুষে বলবে মাশা আল্লাহ অমুককে আল্লাহ পাক যেভাবে শক্তি দিয়েছিলেন ওইভাবে সে শক্তি খরচ করে আল্লাহর প্রতি যান পর্যন্ত দিয়ে দিয়েছে, এরকম তো হলে হবে না। বিন্দু মাত্র এরকম ভাব হবে না ভিতরে যে মানুষ আমার নাম নিবে, বলবে অমুক শহীদ, আস্তাগফিরুল্লাহ। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, শহীদ হলো ওই ব্যক্তি যে আল্লাহর উদ্দেশ্যে শহীদ হয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। কেউ ওনার নামের জন্য, কেউ প্রসিদ্ধি লাভের জন্য শহীদ হয়েছে, ও শহীদ না। من قاتل في سبيل الله لتكون كلمة الله هي العليا, من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله, যে লড়াই করে এজন্য যেন আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দ হয় সে হচ্ছে আল্লাহর পথের শহীদ। তাই তুমি বাহ্যিক দিক দিয়ে জিহাদ করছো কাফিরের সাথে, কিন্তু তোমার মনে হলো মানুষ নাম নিবে আমার, আমি অমুক, পরে আমি মারা গেলে বলবে অমুক শহীদ, তাহলে হবে? তাই যে কোনো আমল আমি করি বা আমরা করি, আমাদের সকলের জন্য নিয়ত অবশ্যই কি করতে হবে, খালিস করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকেই বাস দুটি হাদিস বা দুটি বিষয়ে এখন আলোচনা করলাম। এ বিষয়ে আরো কয়েকটি হাদিস শেখ নাসিরুদ্দিন আলবানি এখানে উল্লেখ করেছেন, তাই আরো দুটি হাদিস এখানে দেখছি, তাই বেশ করে পেশ করে নেই। বলছেন আন রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن رجلا قال يا رسول الله ما بال المؤمنين يفتنون في قبورهم إلا الشهيد, قال كفى ببارقة السيوف على رأسه فتنة, رواه النسائي. شيخ ناصر الدين الألباني بولك رحمه الله سنده صحيح. الله نبي صلى الله عليه وسلم ایک صحابی تھی کہ یہ حدیث تھی بولنے تو جی ایک بیکتی بولنے ہے اللہ رسول کی کارنے سموست مؤمنین گن قبر فتنر سمکن ہم পরীক্ষার সম্মুখীন হন, কিন্তু শহীদ পরীক্ষার সম্মুখীন হয় না। বুঝতে পারছেন, সকল মুমিনিন পরীক্ষার সম্মুখীন হন, ফিতনার সম্মুখীন, পরীক্ষার সম্মুখীন, কিন্তু শহীদ হয় না কেন? মানে শহীদ কেন পরীক্ষার সম্মুখীন হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে তার উপর যে তরবারি চমক জেগে গেছে এটাই তার জন্য, মাথায় যে আঘাত হয়ে গেছে এটাই তার জন্য যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ, সে আর কবরে পরীক্ষার সম্মুখীন হয় না। আল্লাহু আকবার, শহীদ, শহীদের এরকম পদমর্যাদা, আর এরপরে তো দেখলেন কতটা পদমর্যাদা তার। এরপরে শেখ নাসিরুদ্দিন আলবানি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তুরজা হাদিহি শাহাদা লিমান সাআলাহা মুখলিসান মিন কলবিহি ওয়ালাউ লাম ইয়াতায়াসসার লাহুল ইসতিশহাদ ফিল মারিকা। বলছেন এই শাহাদাতের মর্যাদা ওই ব্যক্তি পাওয়ার আশা রাখি, আশা রাখা যায় যে আল্লাহর কাছে খালিস নিয়তে দরজায় শাহাদাত, শাহাদাতের পদমর্যাদা লাভ করার জন্য দোয়া করে অন্তর থেকে, আল্লাহ তুমি আমাকে তোমার প্রতি শহীদ হিসেবে কবুল করো। যদি কেউ এরকম খালিস নিয়তে আল্লাহর কাছে চায় আর তার আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে সে লড়াইয়ের ময়দানে মারা না গেলেও রব্বুল আলামিন তাকে লড়াইয়ের ময়দানে মারা যাওয়ার মতো পদমর্যাদা তাকে দান করবেন, যদি নিয়ত হয় খালিস। এক্ষেত্রে তিনি হাদিস পেশ করতেন সহি মুসলিমের, বলছেন মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাআলাল্লাহা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শাহাদা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কেউ যদি অন্তরের অন্তস্থল থেকে সত্য সত্যি রব্বুল আলামিনের কাছে শাহাদাতের কথা ভিক্ষাচায়, শাহাদাতের কামনা করে, শাহাদাতের কথা দোয়া করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদদের পদমর্যাদা দান করবেন, যদিও সে তার বিছানায় মারা যায়। আশা করি হাদিসটি স্পষ্ট। তাই হলো এই আজকে আরো দুটি শুভ মৃত্যুর আলামত সম্পর্কে আলোচনা করা হলো। একটা হলো কি জুম্মার রাতে বা দিনে মারা যাওয়া, আর আরেকটা হলো আল্লাহর পথের শহীদ যারা সত্য সত্যই আল্লাহর পথে মারা গেছে আল্লাহর দিনের ঝান্ডা বুলন্দ করার জন্য। এটা এগুলো কি এটাও শুভ মৃত্যুর আলামত। আল্লাহ আমাদের সকলকে শুভ মৃত্যু দান করুন, আর আমাদের সকলকে দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।